من يرد الله به أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লি সাহেবান, আল্লাহর পবিত্র কালামের এক আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এতে আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এখানে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ কাকে হেদায়েত করতে চান? বিভিন্ন আয়াতে এ প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায়, যার মর্ম হল হেদায়েতের কথা শুনলে পরে যারা সেই পথে চলতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েত করতে চান। হেদায়েতের কথা শোনার পরে, বুঝার পরেও যারা সেই পথে চলতে চায় না আল্লাহ তাদেরকে হেদায়েত করতে চান না। তো হেদায়েতের কথা শুনলে যারা এই পথে চলতে চায় আল্লাহ তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেওয়ার অর্থটা কি? একজন মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন, এটার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ এই নূর দান করলেন না, এটা বোঝার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, তিনটা আলামত আছে, এই তিন আলামতের দ্বারা বোঝা যাবে। এই তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে না প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেন নাই। রাসূলের বর্ণিত সেই তিনটি আলামত শুনলে পরে আমি আশা করি আপনারাও নিজের অবস্থা নিজেই টের পাবেন যে আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন কিনা, এবং সমস্ত মুসলমানদের জন্য এটা টের পাওয়া দরকার, আমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দিলেন কিনা এটা আমার জানা দরকার, নূর দিয়া থাকলে আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার, সেই নূর না দিয়ে থাকলে আমার কর্তব্য কি সেটাও বোঝা দরকার। এজন্য আমরা একটু মনোযোগের সাথে শুনি, বুঝার চেষ্টা করি যে আল্লাহ যার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন তাকে তিন আলামতের দ্বারা চিনা যাবে, রাসূল বলেছেন, এই তিন আলামত কি কি? আল্লাহর রাসূল বলেন, প্রথম আলামত হল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন তিনি দুনিয়ামুখী হবেন না, দুনিয়ামুখী হবেন না। দুনিয়ামুখী হবেন না কথার ব্যাখ্যা হল দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবেন না। কেউ যদি অন্যায়ভাবে দুনিয়াকে উপভোগের চেষ্টা করে, আমি করি কি না সেটা আপনাদের জানা থাকার কথা নয়, আপনারা কেউ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করেন কিনা তা আমার জানা থাকার কথা নয়, কিন্তু প্রত্যেকেই মনে মনে বুঝি কিনা, আমি বুঝি আমি দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করি কিনা। আপনি না জানলেও আপনি বুঝেন আপনি দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করেন কিনা, অন্যরা না জানলেও। কাজেই আমি যদি বুঝি যে আমি দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করি, তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আমার অন্তরে নাই। এই হলো একটা আলামত। আল্লাহর রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করবেন তাকে তিন আলামতের দ্বারা চিনা যাবে। এর মধ্যে একটা আলামত হলো সে দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হলো দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে তিন প্রকার লুবের কারণে। তিন রকমের লুবে পড়ে মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। একটা লুবের নাম হলো হুব্বে জাহ, আর একটা লুবের নাম হলো হুব্বে মাল, আর একটা লুবের নাম হলো হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লুবে পরে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে, ধনের লুবে পরে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে, নারী পুরুষের অবাধ মিলামিশার লুবে পরে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। আপনারা আমি আশা করি আমার কথাগুলি যদি বুঝেন আর মনে রাখতে পারেন, তাহলে আপনার অন্তরে হেদায়েতের নূর কতটুকু আছে কি নাই, থাকলে কি করতে হবে না থাকলে কি করতে হবে, এই ব্যাপারে আপনার পথ পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। তিন রকমের লুবে পরে মানুষ দুনিয়ামুখী হয়, অন্যায়ভাবে দুনিয়াটা উপভোগ করতে চায়। এক নম্বর হলো মানের লোভ, দুই নম্বর হলো ধনের লোভ, তিন নম্বর হলো নারীর লোভ। মানের লোভে পরে যারা দুনিয়াকে উপভোগ করতে চায়, এরা অনেক ধন সম্পদ খরচ করেও নেতৃত্ব আর কর্তৃত্ব লাভ করতে চায়। মনে করে মান এখানে আমি নেতা হতে পারলে একজন সম্মানিত ব্যক্তি হলাম, আমি কর্তা হতে পারলে একজন সম্মানিত ব্যক্তি হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, খাফিদাতুর রাফিআহ, এভাবে যারা কর্তৃত্ব লাভ করে গায়ের জুড়ে, হাসরের বিচারে এদেরকে পদদলিত করে দেওয়া হবে। আর যারা কর্তৃত্ব থেকে দূরে থেকে নিরীহ অবস্থায় জীবনযাপন করে, হাসরের মাঠে এদেরকে সম্মানের আসনে সমাসীন করে দেওয়া হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে লোকেরা নেতা মানতে রাজি নয়, কর্তা মানতে রাজি নয়, তার ব্যবহারে জনগণ সন্তুষ্ট নয়, এমন ব্যক্তি যদি গায়ের জুড়ে মানুষের কর্তা সেজে বসে, নেতা সেজে বসে, কর্তৃত্বের মসনদ গদি দখল করে বসে থাকে, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন দল মানুষের প্রতি হাসরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে এক দলের বিবরণ দিয়ে রাসূল বলেন, আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, ওই সমস্ত মানুষের কর্তৃত্ব দখল করে বসেছে যারা আন্তরিকভাবে তারে কর্তা হিসাবে মানতে রাজি নয়, এই পাপিষ্ট দুরাচারের প্রতি হাসরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কি লাভ হলো কর্তৃত্ব দখল করে, আমার কি লাভ হলো নেতৃত্ব দখল করে? হাসরের বিচারে যার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা হবে না। এই গেল তিন প্রকার দুনিয়ার লোভের এক প্রকার, কর্তৃত্বের লোভ, নেতৃত্বের লোভ, এই সমস্ত লুবিরা মনে করে মান মর্যাদা এখানেই, আমি কর্তা হতে পারলে আমি মান মর্যাদার অধিকারী হলাম, আমি নেতা হতে পারলে আমি মান মর্যাদার অধিকারী হলাম। এটা যদি এই লুবে যদি এই পদ দখল করে, অথচ যাদের কর্তা হলো যাদের নেতা হলো তারা যদি আন্তরিকভাবে তাকে কর্তা বা নেতা হিসাবে মানতে রাজি না থাকে, এই কর্তৃত্বের লুপ তাকে জাহান্নামে পৌঁছাইয়া দেবে। এই গেল একটা দুনিয়ার লুপ, যে কারণে মানুষ দুনিয়ামুখী হয়ে থাকে, অন্যায়ভাবে দুনিয়াটাকে উপভোগ করার চেষ্টা করে থাকে। আরেকটা হলো ধনের লুপ, ধনের লুবে পরে মানুষ দুনিয়ামুখী হয়, অন্যায়ভাবে যারা ধন সম্পদ উপার্জনের চেষ্টায় লিপ্ত থাকে, চুরির মাধ্যমে ধন উপার্জন করতে চায়, ডাকাতির মাধ্যমে ধন উপার্জন করতে চায়, রাহাজানির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, জবরদখলের মাধ্যমে, প্রতারণা, দুঃখাবাজির মাধ্যমে যারা যারা অপরের ধন উপার্জন অর্জন করতে চায়, এক কথায় হারাম উপায়ে যারা ধন সম্পদ উপার্জনের চেষ্টায় লিপ্ত, এরা দুনিয়া লুবি, এরা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। প্রমাণ হয়ে গেল আল্লাহ হেদায়েতের নূর এদেরকে এদের অন্তরে দান করেননি। আপনারা কি মনে করেন মুসলমান সমাজে অন্যায়ভাবে সম্পদ উপার্জনের চেষ্টায় আছে কোনো মানুষ? মুসলমান সমাজে কি অন্যায়ভাবে কেউ ধন উপার্জন করতে চায়? তাহলে জি হয়, তাহলে যারা এরকম পাওয়া যাবে যারা অন্যায়ভাবে ধন উপার্জন করতে চায়, হারাম উপায়ে সম্পদ কামাই করতে চায়। রাসুলের হাদিস বুঝে থাকলে বলুন তো এটা কিসের আলামত? তার অন্তরে হেদায়েতের নূর নাই, তার অন্তরে হেদায়েতের নূর নেই। আরেকটা হলো, তিন নম্বরটা হলো নারী পুরুষের অবাধ মিলামিশার লুপ। নারী পুরুষের অবাধ মিলামিশার লুবে যারা পড়ে, এরা ধন সম্পদ ব্যয় করে হলেও, মান ইজ্জত বিসর্জন দিয়ে হলেও এরা এই লুপ চরিতার্থ করতে চায়। এরার চরিত্র ধ্বংস করে ফেলে। যে সমস্ত পুরুষেরা নারীর লুবে পড়ে এদের চরিত্র ধ্বংস করে ফেলে, যে সমস্ত নারীরা পুরুষের লুবে পড়ে এদের সতীত্ব ধ্বংস করে ফেলে, এটা তিন নম্বর লুপ দুনিয়ার। দুনিয়ার লুপ তিন প্রকার, মানের লুপ, ধনের লুপ, নারীর লুপ। এই তিন প্রকার লুপ থেকে কোনো এক প্রকার লুবে যারা আক্রান্ত, এরা পরকালমুখী হতে পারে না, এরা দুনিয়ামুখী হয়ে জীবন কাটায়। আল্লাহর রাসূল বলেন প্রমাণ হয়ে গেল এদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। গেল একটা আলামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন জিজ্ঞাসা করলেন কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন, তা বুঝার উপায় কি? রাসূল বলেন তিন আলামতের দ্বারা বোঝা যাবে। এক নম্বর আলামত, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন তারা দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না, এমনকি বিনা চেষ্টায়ও যদি দুনিয়ার কোনো হারাম উপার্জন তার হাতে এসে যায় সেটাও গ্রহণ করবে না। হারাম কোনো টাকা তার হাতে আসলে, হারাম কোনো খাদ্য তার সামনে আসলে, হারাম কোনো বুকবিলাসের ব্যবস্থা তার সামনে আসলে সে জেনে শুনে এই হারাম ব্যবস্থা গ্রহণ করবে না। এই লোকটা দুনিয়ামুখী নয়। আল্লাহর রাসূল বলেন একটা আলামত পাওয়া গেল যে হারাম উপায়ে দুনিয়া উপভোগ করতে চায় না, এই একটা আলামত পাওয়া গেল যে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার দুই নম্বর আলামত পরকালমুখী হবে। এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না, দুই নম্বর আলামত পরকালমুখী হবে। পরকালমুখী হবে কথার ব্যাখ্যা হলো যেসব কাজের পুরস্কার আখেরাতে পাওয়া যায় ওই সব কাজ নিয়ে জীবন বরব্যস্ত থাকবে। এরকম নয় যে একদিন করে ফেলল আর অন্য দিন খবর নাই, ঈদের নামাজ পড়ে ফেলল জুম্মার নামাজের খবর নাই, জুম্মার নামাজ পড়ে ফেললো, পাঁচ বেলার নামাজের খবর নাই, পাঁচ বেলার ফরজ নামাজটা কোন রকমে পড়ে ফেললো, সুন্নত নামাজের খবর নাই, এরকম নয়। যেসব কাজের পুরস্কার পরকালে পাওয়া যাবে, এইসব কাজ নিয়া সারা জীবন, সারা বৎসর, সারা মাস, প্রতিদিন এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকবে, এই লোকটা হইল পরকালমুখী। হারাম উপার্জনের চেষ্টায় যারা লিপ্ত তারা দুনিয়ামুখী, এবাদত বন্দেগী নিয়ে যারা জীবন বর ব্যস্ত তারা পরকালমুখী। রাসুল বলেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদের দুই নম্বর আলামত, এরা পরকালমুখী হবে। পরকালে পুরস্কার পাওয়ার কাজ নিয়ে জীবন বর ব্যস্ত থাকবে। যেমন ধরুন পাঁচ বেলার নামাজ, পাঁচ বেলার নামাজের কিছু অংশ আছে ফরজ, কিছু অংশ আছে ওয়াজিব, কিছু অংশ আছে সুন্নত। ফজরের দুই রাকাত নামাজ সুন্নত, দুই রাকাত নামাজ ফরজ। জোহরের চার রাকাত সুন্নত, চার রাকাত ফরজ, তারপরে আরো দু রাকাত সুন্নত। জুমার ফরজের আগে চার রাকাত সুন্নত, ফরজের পরে আরো চার রাকাত এবং দু রাকাত সুন্নত, আর মধ্যবর্তী দুই রাকাত ফরজ। আসরের চার রাকাত সুন্নত, চার রাকাত ফরজ। মাগরিবের তিন রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত। এশার ফরজের আগে চার রাকাত সুন্নত, ফরজের পরে দুই রাকাত সুন্নত, তারপরে তিন রাকাত বিতির, এটা ওয়াজিব। বুঝে থাকলে বলুন, পাঁচ বেলার নামাজ সবটুকুই সুন্নত, সবটুকুই ফরজ, না কিছু সুন্নত কিছু ফরজ, কিছু সুন্নত কিছু ফরজ? আমরা যারা ঠিক মতো পরকালমুখী হইতে পারি না, আমরা কোন রকম ফরজখানা আদায় করে সুন্নত ছেড়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকি, ঠিক মতো পরকালমুখী হতে পারি না। যারা ঠিক মতো পরকালমুখী হতে পারেন তারা শুধু ফরজে তুষ্ট হয়ে যান না, তারা যথাযথভাবে সুন্নত নামাজগুলিও পালন করতে চেষ্টায় লিপ্ত থাকে। এই পর্যায়ে আমাদের বুঝার দরকার যে আমাদের সুন্নত নামাজগুলির পরকালে কোন কাজে লাগবে। এই কথাটা অনেক মুসল্লিরা জানেন না, না জানার কারণে কোনো রকম ফরজ পরেই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, মসজিদ থেকে বের হয়ে ঘরে গিয়ে সুন্নত পড়লে সেটা আরো ভালো। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বসবাসের ঘরকে কবর বানাইও না। অর্থাৎ কবরে যেমন কোনো নামাজ পড়া যায় না, তোমার ঘরটাকেও নামাজ মুক্ত করিও না, ঘরেও কিছু নামাজ পড়ো। ফরজ নামাজ পড়ব মসজিদে এসে জমাতে, আর সুন্নতগুলি পারলে ঘরে পড়ব। কিন্তু মসজিদে ফরজ নামাজ পরে যদি বের হয়ে যায়, সুন্নত যদি মসজিদেও পড়ি না ঘরেও পড়ি না, তাহলে আমার এই ফরজের দ্বারা কতটুকু উপকার হবে আর সুন্নতগুলি না পড়ার কারণে কতটুকু ক্ষতি হবে, এই সমাজের মুসলমানদের অধিকাংশের জানা নাই। এই জন্য আমাদের প্রত্যেক মুসলমান, আমরা যারা নামাজটা পড়ার চেষ্টা করি, আমাদের জানার দরকার যে সুন্নত নামাজগুলি আমাদের কত বড় বিপদের দিনে কাজে আসবে। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের আমলের হিসাব হবে। যত আমল মুসলমানের জিন্দেগিতে আছে এর মধ্যে নামাজের আমলের হিসাব হবে সর্বপ্রথম। রাসুল বলেন, যার নামাজের হিসাবে মুক্তি পাবে সে অন্যান্য সমস্ত হিসাবে মুক্তি পাবে। নামাজের হিসাবে যে ধরা পড়বে সবগুলি হিসাবেই সে ধরা পড়বে। তারপরে আল্লাহর রাসুল বলেন, একজন মুমিন বান্দার নামাজের হিসাব যখন শুরু হবে, যদি মাঝে মধ্যে তার ফরজ নামাজে ত্রুটি পাওয়া যায়, রেগুলার না, ইনকেস অগত্যা কোনো সময় যদি কোনো বেলার ফরজ নামাজটা বিশেষ কোনো কারণবশত পড়তে না পারে, যেমন ধরুন নিয়মিতই প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে জাগে, সময় মতে ফজরের নামাজ পড়ে, অগত্যা একদিন ঘুম ভাঙল না ফজরের নামাজটা পড়তে পারল না, বুঝে থাকলে বলুন অভ্যাসগত না অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্টলি, এই যে একদিন অ্যাক্সিডেন্টলি ফজরের নামাজটা পড়তে পারলো না, হিসাবে হাসরের মাঠের হিসাবে ত্রুটিটা যখন ধরা পড়বে, আল্লাহ ফিরিস্তাদের বলবেন দেখো এই বন্দার আমল নামায় কোনো সুন্নত নামাজ আছে কিনা, যখন তখন ফিরিস্তারা বলবে যে তার আমল নামায় সুন্নত নামাজ আছে, আল্লাহ বলবেন তার আমল নামার সুন্নত নামাজ থেকে সত্তর রাকাত সুন্নত নামাজের দ্বারা এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দিয়া দাও। পরিষ্কার হাদিসের দ্বারা প্রমাণিত যে মুমিন মুসলমানের সুন্নত নামাজের দ্বারা হাসরের বিচারে এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে। অগত্যা কোনোদিন ঘুম না ভাঙ্গার কারণে আমি যে ফজরের ফরজটা পড়তে পারলাম না, কত রাকাত ফজরের ফরজ, কত রাকাত, এক রাকাত ফরজের ক্ষতিপূরণ যদি সত্তর রাকাত সুন্নতের দ্বারা দেওয়া হয় তাহলে দুই রাকাত ফরজের ক্ষতিপূরণ দেওয়া হবে কত রাকাত সুন্নতের দ্বারা, একশো চল্লিশ রাকাত। একশো চল্লিশ রাকাত সুন্নত নামাজ যদি আমার আমল নামায় থাকে, এখান থেকে একদিন যে আমি ফজরের দুই রাকাত ফরজ পড়তে পারছিলাম না ওইটার ক্ষতিপূরণ দেওয়া হবে। এখন যদি ফিরিস্তারা বলে তার আমল নামায় কোনো সুন্নত নামাজ নাই, তাহলে একদিন যে দুই রাকাত ফরজ আপনি ফজরের পড়তে পারলেন না, ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, তখন উপায় কি হবে? হাদিস শরীফে উল্লেখ আছে যেই ব্যক্তি ফরজ নামাজটা সময়ের ভিতরে পড়ল না, এক বেলার ফরজ নামাজ সময় মতো না পড়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসরের জন্য জাহান্নামে যেতে হবে। এক বেলার ফরজ নামাজ না পড়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসরের জন্য জাহান্নামে যেতে হবে। ফজরের এক বেলার দুই রাকাত ফরজ আমি পড়তে পারলাম না, জাহান্নামে যেতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসরের জন্য। এটার থেকে নাজাত পাওয়া যাবে যদি একশো চল্লিশ রাকাত সুন্নত আমার আমল নামায় থাকে। কথা বুঝতে পেরেছেন? এখন যদি আমরা সুন্নতকে অবহেলা করি, সুন্নতকে খাটো মনে করি, সুন্নতকে তুচ্ছ মনে করে কোনো রকম ফরজ নামাজ কান পরেই বের হয়ে যাই, না মসজিদের ভিতরে সুন্নত পড়ি না ঘরে গিয়া সুন্নত পড়ি, আমার জীবনে কি কোনোদিন ফরজ নামাজ লঙ্ঘন হয় নাই? এই মসজিদের ভিতরে এমন বাহাদুর আছেন যিনি সাবালক হওয়ার পর থেকে কোনোদিন কোনো বেলার ফরজ লঙ্ঘন হয় নাই বলতে পারবেন? তাইলে জীবনে কত রাকাত ফরজ লঙ্ঘন করেছেন আর কত রাকাত সুন্নত স্টকে রেখেছেন হিসাব মিলায় দেখুন। যদি সুন্নত নামাজ যথেষ্ট পরিমাণে আমল নামায় না থাকে, তাহলে ফরজ নামাজ যেগুলি লঙ্ঘন হয়েছে এগুলির জন্য প্রতিবেলার ফরজ নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসরের জন্য জাহান্নামে যেতে হবে। অথচ আমাদের বর্তমান সমাজে একটা আন্দোলন চলছে, সুন্নত লাগে না আন্দোলন, আমাদের বর্তমান সমাজে একটা আন্দোলন চলেছে সুন্নত লাগে না। রাসুলের হাদিস বলেছি আমি আপনাদের সামনে, আমার আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলিনি, রাসুল বলেছেন হাসরের মাঠে নামাজের হিসাবের সময় যার আমল নামায় ফরজের মধ্যে ত্রুটি পাওয়া যাবে, এক রাকাত ফরজের ক্ষতি সত্তর রাকাত সুন্নত নামাজের দ্বারা আল্লাহর দরবারে আদায় করা হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, আমি বলেছি না রাসুল বলেছেন? তাইলে সুন্নত লাগে না আন্দোলনটা হাসরের বিচারে নাজাত পাওয়ার আন্দোলন না দরা খাওয়ার আন্দোলন, এই কথাটা বুঝেন নাই কি আপনারা? সুন্নত লাগে না একটা আন্দোলন চলছে, এটা কি হাসরের মাঠে মুক্তি পাওয়ার আন্দোলন না শাস্তি পাওয়ার আন্দোলন? শাস্তি পাওয়ার আন্দোলন। এইভাবে সুন্নতের প্রতি আমরা যারা অবজ্ঞা করে চলেছি, আমার কথা বুঝে থাকলে বলুন আমরা কি পরকালমুখী? যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, রাসুল বলেন সে পরকালমুখী হবে। যেই ব্যক্তি এবাদতে অবহেলা করে সে পরকালমুখী হতে পারল? পারল না। প্রমাণ হয়ে গেল এই লোকের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেননি, সে পরকালে পুরস্কার পাওয়ার পরকালে সওয়াব পাওয়ার আমল করতে সে রাজি না, অলসতা করে। এটা হইল দুই নম্বর প্রমাণ যে তার অন্তরে হেদায়েতের নূর নাই। গেল সুন্নত নামাজের আলোচনা, এবার আসুন ফরজ নামাজের আলোচনা। ফরজ নামাজের ভিতরে কিছু অংশ আছে ফরজ, কিছু অংশ আছে ওয়াজিব, কিছু অংশ আছে সুন্নত। কেবলামুখী হইয়া দাঁড়ানি ফরজ, রুকুর থেকে সুজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, রুকুর থেকে সুজা হইয়া দাঁড়ানি ওয়াজিব, প্রথম সেজদা থেকে সুজা হইয়া বসা ওয়াজিব। আর পুরুষের জন্য দুই হাত কান বরাবর উঠাইয়া হাত বান্দা সুন্নত, নাভির নিচে হাত বান্দা সুন্নত, রুকুতে কমপক্ষে তিনবার তসবিহ পড়া সুন্নত, সেজদার মধ্যে কমপক্ষে তিনবার তসবিহ পড়া সুন্নত। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন। ফজরের দুই রাকাত ফরজ নামাজে আমি দাঁড়াইলাম, এই সবটুকু অংশই ফরজ না বিভিন্ন অংশ ফরজ, বিভিন্ন অংশ ওয়াজিব, বিভিন্ন অংশ সুন্নত, বিভিন্ন অংশ, এখানে অসুন্নত লাগে না আন্দোলন চলছে। ফরজ নামাজের ভিতরেও যে সমস্ত সুন্নত আছে এইগুলি লাগে না বলে একটা আন্দোলন চলছে মুসলমান সমাজে। এই আন্দোলনের ফলাফলটাও আপনাদের বোঝা দরকার। পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ বলেন হাশরের বিচারে বান্দার আমল নামা ওজন হবে, ওজনের মধ্যে যার নেক আমলের ওজন ভারী হবে সে জান্নাতি সাব্যস্ত হবে। বান্দার আমল নামা ওজনের সময় যার নেক আমলের ওজন হালকা হবে, গুনার ওজন বাড়ি হবে, সে জাহান্নামী সাব্যস্ত হবে। বুঝে থাকলে বলুন। হাশরের বিচারে আমাদের নেক আমল যাই করি হালকা হওয়া দরকার না বাড়ি হওয়া দরকার? নেক আমলের ওজন বাড়ি হয় তিন শর্তে। এক নম্বর, নেক আমল করনেওয়ালার ইমান থাকতে হবে। কাদিয়ানিদের ইমান নাই, হজ নামাজ রোজা এবাদত বন্দেগী হজ জাকাতের কোনো ওজন হবে না। দুই নম্বর, নেক আমল করনেওয়ালা সহি নিয়তে নেক আমল করতে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নেক আমল করি, দুনিয়ার কোনো মানুষকে খুশি করা আমার উদ্দেশ্য নয়, আমার আমলের দ্বারা কোনো মানুষ খুশি হলেও আমার কোনো উপকার নাই, আমার কোনো লাভ নাই, আমার আমলের কারণে কোনো মানুষ বেজার হলেও আমার কোনো ক্ষতি নাই। মানুষের খুশি বেজারের জন্য আমি করি না, আমি শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর গোলামি করি, এটার নাম হল সহি নিয়ত। তবলিগ জমাতে একটা দফা রাখছে সহি নিয়ত। তবলিগ জমাতে যারা চিল্লায় যান তাদের জন্য এই আমল সংশোধনের একটা দফা তারা রেখেছে, একটা পয়েন্ট আছে তাদের এখানে সহি নিয়ত, এটার নাম সহি নিয়ত। দুনিয়ার কোনো মানুষের খুশি কর মানুষকে খুশি করার জন্য আমি ইবাদত বন্দেগী করি না, আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি, এটার নাম সহিনিয়ত। নেক আমল উজনদার হওয়ার তিন শর্ত, এক নম্বর আমলওয়ালার ইমান থাকতে হবে, দুই নম্বর আমলওয়ালার সহিনিয়ত থাকতে হবে, তিন নম্বর আমলটা সুন্নত মতে হতে হবে। মনে রাখতে পারবেন কথাগুলি? হাশরের মাঠে আমাদের নেক আমল যখন ওজন দেওয়া হবে তিন শর্তে নেক আমলের ওজন ভারী হবে। এক নম্বর, নেক আমলওয়ালার ইমান থাকতে হবে, দুই নম্বর আমলটা সহি নিয়তে করতে হবে, তিন নম্বর আমলটা সুন্নত মতে করতে হবে, আমলটা সুন্নত মতে করতে হবে। আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজে দাঁড়াইলাম, আমার দাঁড়ানিটা যদি সুন্নত মতে না হয়, আমি নিয়ত করার জন্য দুই হাত উঠাইলাম, দুই হাত উঠানিটা যদি আমার সুন্নত মতে না হয়, আমি নামাজে দাঁড়াইয়া দুই হাত বাঁধলাম, বান্দাটাও যদি আমার সুন্নত মতে না হয়, আমি রুকুতে গেলাম রুকুটাও যদি সুন্নত মতে না হয়, আমি সেজদায় গেলাম সেজদাটাও যদি সুন্নত মতে না হয়, আমি বসলাম বসাটাও যদি সুন্নত মতে না হয়, এর দ্বারা ক্ষতিটা কী হবে? যার নেক আমলের মধ্যে যে পরিমাণ সুন্নত মতে হবে তার নেক আমলের ওজন মিজানে তত ভারী হবে, যার নেক আমলে সুন্নত যত লঙ্ঘন করবে ততই তার নেক আমল মিজানের পাল্লায় হালকা হবে। বুঝে থাকলে বলুন। ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তে দাঁড়ালাম, মন গড়া মতে দাঁড়ালে আমার নামাজটার ওজন বাড়ি হবে না সুন্নত মতো দাঁড়াইলে? মন গড়া মতো হাত উঠাইলে না সুন্নত মতো হাত উঠাইলে? মন গড়া মতো হাত বাঁধলে না সুন্নত মতো হাত বাঁধলে? আমরা একটু নিজেদেরকে, আরেকজনের বিচার করতে যাব না, নিজেদের বিচার একটু করে দেখি। আমি যে জীবন ভর নামাজ পড়তেছি, নামাজে সুন্নত মতো কতদিন দাঁড়াই? নামাজে দাঁড়ানির যত সুন্নত আছে এর মধ্যে একটা সুন্নত হইল দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকবে, দুই পায়ের গুড়ালির মধ্যে সমান ফাঁক থাকবে। সামন দিকের ফাঁক যদি বেশি থাকে আর পিছন দিকের ফাঁক যদি কম থাকে, তাহলে আঙ্গুলগুলি পায়ের কেবলামুখী হয় না, আঙ্গুলগুলি কেবলামুখী রাখা সুন্নত। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি? আমি যে নামাজে দাঁড়াবো, মন গড়া মতে দাঁড়াবো না সুন্নত মতে দাঁড়াবো? সুন্নত মতে দাঁড়াইলে আঙ্গুলের, পায়ের আঙ্গুলগুলি কোনাকুনি থাকবে না কেবলামুখী থাকবে? পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকলে সামন দিকে ফাঁক বেশি আর পিছন দিকে ফাঁক কম থাকবে না, সমান সমান থাকবে, সমান সমান থাকবে। আগামী বেলার আসরের নামাজের সময় যখন দাঁড়াবেন, যখন রুকুতে যাবেন, নিজের পায়ের দিকে নিজে তাকাইয়া দেখবেন আপনি কি সুন্নত মতে দাঁড়াইছিলেন না মন গড়া মতে দাঁড়াইছিলেন। আপনার পা দুইটা আপনাকে বলে দিবে, চাইলেই বলে দেবে তুমি সুন্নত মতে দাঁড়াইছো না, তুমি কোনাকুনি করে দাঁড়াইছো, তোমার আঙ্গুলগুলি কেবলামুখী নয়। উজনদার নামাজ পড়তেছি না হালকা নামাজ পড়তেছি? আবারও বলুন, নেক আমলের ওজনের সময় ওজন হালকা হইলে জান্নাতি হবে না উজনদার হইলে জান্নাতি হবে? আমার ফরজ আমলটা উজনদার হবে সুন্নত ছেড়ে দিলে না সুন্নত ঠিক রাখলে? বুঝে থাকলে বলুন, সুন্নত লাগে না না সুন্নত লাগে? সুন্নত লাগে। সুন্নত লাগে না আন্দোলন চলছে সমাজে, মুসলমান সমাজ থেকে সুন্নতকে বিদায় দেওয়ার আন্দোলন চলছে। জুম্মার আগে চার রেখা সুন্নত লাগে না, জুম্মার পরে ছয় রেখা সুন্নত লাগে না, জোহরের আগে চার রেখা সুন্নত লাগে না, জোহরের পরে দুই রেখা সুন্নত পরা লাগে না। না লাগলে কি হইব জীবনে? যে কোনোদিন ফরজ পড়ছ না সময় মতো, এটার কাফফারা পাবে না হাসরের মাঠে খুঁজে। রাসূল বলেছেন তোমার সুন্নত নামাজের দ্বারা হাসরের মাঠে তোমার ফরজ নামাজের কাফফারা দেওয়া হবে। আর ফরজ নামাজের ভিতরে যে অংশগুলি সুন্নত আছে এইগুলি ঠিক মতো পালন করলে তোমার দুই রেখাত ফরজ নামাজের ওজন এত ভারী হবে, আরেকজনের সারা জিন্দেগির নামাজের ওজন এত ভারী হবে না। যেই ব্যক্তি সুন্নতগুলি পালন করে নামাজ পড়েন তার দুই রেখাত নামাজ হবে এত ওজনদার। যেই ব্যক্তি মন গড়া মতে নামাজ পড়েন, সুন্নতের কোনো খবর রাখেন না, তার সারা জীবনের নামাজের ওজন এত ভারী হবে না। যিনি সুন্নত মতে নামাজ পড়েন তার দুই রেখাত নামাজ যত ওজনদার হবে যত ভারী হবে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আমরা যদি সুন্নতকে অবহেলা করি, অবজ্ঞা করি, সুন্নত লাগে না মনে করে সুন্নতগুলি ছেড়ে দিয়ে নামাজ পড়ি, আমি পরকালমুখী হতে পারলাম না দুনিয়ামুখী রইলাম? এটা ছিল আমার মূল আলোচনা, দুনিয়ামুখী রইলাম। নামাজে দাঁড়ানোর মধ্যে সুন্নত আছে, দুই পা রাখার মধ্যে সুন্নত আছে, হাত তোলার মধ্যে সুন্নত আছে। হাত তোলার বেলায় সুন্নত হইল পুরুষেরা এতটুকু উপরে হাত উঠাবে যেন দুই বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির লেভেল হয়, লাগানি কথা না, সমান সমান হওয়া কথা। লাগাইতে গেলে আঙ্গুল পিছন দিকে চলে যাবে, আঙ্গুল উপর দিকে করা সুন্নত, আঙ্গুল উপর দিকে করা সুন্নত, আঙ্গুলের মাথাগুলি আসমানের দিকে রাখা সুন্নত, আঙ্গুলের সামনাগুলি কেবলামুখী রাখা সুন্নত, আঙ্গুলগুলি স্বাভাবিকভাবে করা সুন্নত, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতিতে লাগানি সুন্নত না লেভেল করা সুন্নত? লেভেল করা সুন্নত। আজকে শুনলেই আজকে সুন্নত মতে আপনি হাত উড়াইতে পারবেন না। একজন উস্তাদের কাছে নামাজ শিখতে হবে, আপনার আঙ্গুল যেটা যেদিকে ব্যাখা হইয়া থাকে উস্তাদে আঙ্গুলে দৈরিয়া টিপ দিয়া সোজা করে দিবেন, তারপরেও একদিনে হবে না, একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বিশ দিনে শুধু সুন্নত মতো হাত তোলা শিখতে হয়, শুধু সুন্নত মতো নামাজে হাত তোলা শিখতে হয়। আমরা মনে করি ব্যবসা করতে হইলে ব্যবসা শিখতে হয়, চাকুরি করতে হইলে চাকুরি শিখতে হয়, সমাজে চলতে হইলে সমাজ বিজ্ঞান শিখতে হয়। যে নামাজ আমার জান্নাতের চাবি হবে এই নামাজ যে শিখতে হয়, এটা আমরা অনেকে মনেই করি না নামাজ শিখতে হয়। আপনি ইচ্ছা করলেই নামাজে সুন্নত মতে দাঁড়াতে পারবেন না, নামাজ উস্তাদের কাছে শিখতে হবে। আপনি ইচ্ছা করলেই সুন্নত মতো হাত তুলতে পারবেন না, হ্যাঁ নামাজে সুন্নত মতো হাত তোলা উস্তাদের কাছে শিখতে হবে। আপনি ইচ্ছা করলেই সুন্নত মতে হাত বাঁধতে পারবেন না, আপনি সুন্নত মতে হাত বান্ধা উস্তাদের কাছে শিখতে হবে। আপনি ইচ্ছা করলেই সুন্নত মতো রুকু করতে পারবেন না, সুন্নত মতো রুকু করতে হলে উস্তাদের কাছে শিখতে হবে। আপনি ইচ্ছা করলেই সুন্নত মতো সেজদা করতে পারবেন না, আপনি সুন্নত মতো সেজদা করতে হইলে উস্তাদের কাছে শিখতে হবে। আপনি ইচ্ছা করলেই নমাজে সুন্নত মতে বসতে পারবেন না, সুন্নত মতে বসা উস্তাদের কাছে শিখতে হবে। নমাজে বসার সুন্নত পুরুষের জন্য, পুরুষের জন্য একরকম, নারীদের জন্য আরেক রকম। নমাজে বসার সুন্নত পুরুষের জন্য বাম পায়ের পাতা বিছাইয়া তার উপর বসবে, ডান পায়ের পাতা খাড়া করে তার পাশে রাখবে। এইভাবে বাম পায়ের পাতা থাকবে এভাবে আর ডান পায়ের পাতা থাকবে এভাবে, তখন আমার সুন্নত মতে বসা হইল। আপনি নিজের নমাজটা আগামী নমাজ, আগামী ওয়াক্তের নমাজ পড়ার সময় নিজের নমাজটা নিজে তদন্ত করুন। আপনি যদি দুই পা এইভাবে দেন, মন গড়া মতে বসলেন, সে সুন্নত মতে বসলেন না, আপনি দুই পা যদি এভাবে বসেন, মন গড়া মতে বসলেন, সুন্নত মতে বসলেন না, আপনি দুই পা যদি এইভাবে দেন, মন গড়া মতে বসলেন, সুন্নত মতে বসলেন না, তাহলে আপনার সারা জিন্দেগীর নমাজেও আরেকজনের দুই রাকাত নমাজের সমান ওজন হবে না হাশরের বিচারে। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, সুন্নত লাগে না, মামুলি কাজে লাগে না, অনেক জরুরি কাজে লাগে, অনেক জরুরি কাজে লাগে। এই কারণে আমরা যারা খামখেয়ালি ভাবে, আমরা যারা সুন্নতকে অবজ্ঞা হয়ে করে ইবাদত বন্দেগী করি, কোনো রকম ফরজকান ফরে চলে যাই, সুন্নত নমাজের ধারদারি না, আর নমাজের ভিতরেও সুন্নত তরিকার ধারদারি না, আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, সত্যই আমরা পরকালমুখী। সুন্নতের দারদারি না যারা, পরকালমুখী না দুনিয়ামুখী। আল্লাহর রসুল হাদিস শরীফে বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার তিনটা আলামতে তাকে চিনা যাবে। এক নম্বর আলামত, সে দুনিয়ামুখী হবে না। দুই নম্বর আলামত, সে পরকালমুখী হবে। পরকালমুখী হওয়ার ব্যাখ্যা, যেসব কাজের পুরস্কার পরকালে পাওয়া যায় সেই সব কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকবে। যেসব কাজের পুরস্কার পরকালে পাওয়া যায় সেই সব কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। বলুন, সুন্নত নমাজগুলির পুরস্কার পরকালে পাওয়া যায় কি না? নমাজের যে অংশগুলি সুন্নত, এই অংশগুলি পালন করলে পরকালে নেক আমলের ওজন ভারী হয় কি না? সুতরাং এইগুলি নিয়ে যদি সদা সর্বদা চেষ্টা করি, এইগুলি যদি শিকার জন্য লিপ্ত থাকি, আর এইগুলি নিয়ম মতো পালন করে যদি আমি আবাদত বন্দেগি করি, তাহলে আমার আবাদত বন্দেগিটা সুন্নত মতে হইল, আমি আখেরাতমুখী হইলাম, আমি পরকালমুখী হইলাম। গেল দুই আলামতের আলোচনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন তার আলামত কি? রাসূল বলেন, তিনটি আলামত। এক নম্বর, সে দুনিয়ামুখী হবে না। দুই নম্বর, সে পরকালমুখী হবে। দুই কথার ব্যাখ্যা বুঝলেন কিনা আপনারা? দুনিয়ামুখী হবে না মানে হারাম উপায়ে দুনিয়া উপভোগের চেষ্টা করবে না, আর পরকালমুখী হবে মানে পরকালে পুরস্কার পাওয়ার আমল নিয়ে সবসময় ব্যস্ত থাকবে। যত আমলের পুরস্কার পরকালে পাওয়া যায় সবগুলি আমল নিয়ে সর্বদা ব্যস্ত থাকবে। এটা দুই নম্বর আলামত, তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। তিন নম্বর আলামত, আল্লাহর রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার তিন নম্বর আলামত হল, সে মরণের জন্য তৈরি হবে, মরণের জন্য তৈরি হবে। এটারও ব্যাখ্যা লাগবে, মরণের জন্য তৈরি হলে কি হবে, না হলে কি হবে? আপনারা বলুন তো, কেউ যদি মরণের জন্য তৈরি না হয় তাহলে কি তার মরণ হবে না? তো মরণের জন্য তৈরি না হইলে তো মরণ হবে, তাইলে তৈরি হওয়ার দরকারটা কি? এই প্রশ্নের জবাবটাও আমাদের সমাজের সব মুসলমানের জানা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার, যে মরণের জন্য তৈরি হওয়াটা যে আল্লাহর দেওয়া হেদায়েতের নূরের আলামত, এই মরণের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা কি, আর না হইলে অসুবিধাটা কি? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান। যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান না। এই কথা শুনে উম্মুল মুমিনীন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহর সাথে সাক্ষাতের জায়গা তো দুনিয়াতে নয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মরণের পরে আখেরাতে। কাজেই আপনি যে বললেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চান। আপনার কথার অর্থ দাঁড়ায় যে মরতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চান। কোনো মানুষ মরতে চায় নাকি? আয়েশার এই প্রশ্নের জবাবে রাসূল বলেন, আয়েশা, মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণকালে যেই ফিরিস্তা তার জান বাইর করতে আসে, ওই ফিরিস্তা এসে তাকে তার জান্নাতের বাড়িটা দেখায়, তার জান্নাতের বাড়িটা দেখায়। জান্নাতের বাড়ি না দেখাইয়া কোনো মানুষের জান আজরাইল ফিরিস্তা বার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি রেডি করে রাখছেন। এমন কোন মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে একটা বাড়ি রেডি নাই। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি আল্লাহ রেডি করে রাখছেন। আপনাদের কাছে আশ্চর্য লাগবে, কথা শেষ পর্যন্ত শুনলে আশ্চর্য দূর হবে। শুনুন, নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি রেডি করে রাখছেন। এইভাবে যতগুলি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করে রাখছেন। এই বাড়িটা অমুকের, ওই বাড়িটা অমুক, তমুকের ওই বাড়িটা, সেই বাড়িটা অমুকের, এইভাবে সমস্ত মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি রেডি করা আছে। কিন্তু এই বাড়িগুলি কোনো একটা মানুষকেও আল্লাহ ফ্রি দিবেন না। আমরা সিলেটি ভাষায় কয় মাগনা দিতা নাই, ফ্রি বুঝেন, বিনামূল্যে দিবেন না, আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমি কিনে নিলাম, এর বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করলাম। সমস্ত মানুষের জন্যই জান্নাতে বাড়ি রেডি করা আছে, কিন্তু ফ্রি দিবেন, মাগনা দিবেন না, আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে, আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। আপনাদের প্রত্যেকের জন্যই যে জান্নাতে একটা করে বাড়ি আল্লাহ রেডি করে রাখছেন, বাড়িগুলি কত বড়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা জান্নাতে সবচেয়ে ছোট বাড়ি পাবে, এর চেয়ে ছোট কোনো বাড়ি জান্নাতে নাই, তার বাড়িটা হবে দশটা পৃথিবীর সমান, আর বাকি সবগুলি একটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়। জান্নাতে প্রতিটি মানুষের জন্য আল্লাহ একটি করে বাড়ি রেডি করে রাখছেন, কিনা নেওয়ার জন্য দুনিয়াতে বাড়াইছে। দুনিয়াতে আসবে ইমান এবং আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাতের বাড়িগুলি কিনে নিবে। যারা ইমান আমল সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এরা জান্নাত না কিনেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তার জন্য জান্নাতে বাড়ি একটা বরাদ্দ ছিল, কিন্তু না কিনেই চলে গেল। তাহলে এবার বলুন, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, আবু লাহাব, আবু জাহাল, এদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি রেডি করেছিলেন কিনা? এদেরকে জান্নাতের বাড়ি কিনার জন্য দুনিয়াতে পাঠাইছিলেন কিনা? এরা কিনে গেল যার যার বাড়ি, না না কিনে চলে গেল, না কিনে চলে গেল। আপনারা যদি কিনে যান, আপনাদের আপনার জন্য যেই বাড়ি রেডি আছে সেটা পাবেন। যারা না কিনে চলে গেল তাদের বাড়িটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা যারা জান্নাতের বাড়ি কিনে যাবে দুনিয়ার থেকে, যারা কিনে গেল না তাদের বাড়িটা যে খালি হইল, তাদের সেই অবসর বাড়িটাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব বোনাস। এবার বলুন, সমস্ত মানুষের জন্যই জান্নাতে বাড়ি তৈরি করা আছে কিনা? সবাই কি পাবে না কিনে যারা যাবে তারা পাবে? যারা কিনে যাবে তারা পাবে, যারা কিনবে না তারাও মরণকালে যেই ফিরিস্তা জান বাইর করতে আসবে, সেই ফিরিস্তা তার জন্য জান্নাতে আল্লাহ যেই বাড়িটা রেডি করে রাখছেন ওইটা দেখাবে, দেখাইয়া বলবে, জান্নাতে এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন, কিন্তু তুমি দুনিয়ার কিছুদিনের রং তামাশা আর বুক বিলাস পাইয়া জান্নাতের কথা ভুলে গেছো, তুমি জান্নাতের বাড়ি কিনো নাই, এই জন্য তোমার নামে জান্নাতে যে বাড়িটা রাখা হয়েছিল এটা তোমার নাম থেকে কেটে দেওয়া হলো, ডিলেট করে দেওয়া হলো। এই কথা বলে তাকে জাহান্নাম দেখাবেন, দেখাইয়া বলবেন, তুমি সারা জীবনে এই জাহান্নাম উপার্জন করেছো, আজকের থেকে তোমার দুনিয়ার সমস্ত রং তামাশা বুক বিলাস চিরকালের জন্য বন্ধ হলো, আজকে আমরা তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আসছি। জাহান্নামের সিনারি দেখে, আজরাইলের মুখে এই কথা শুনে, এই লোকটা যে কোনো মূল্যের বিনিময়ে না মইরা বাঁচতে চাইবে। বলেন তো চেষ্টা করলেই না মরে বাঁচা যায়। তারে জোরের জোর জবরদস্তিমূলকভাবে আজরাইল তার জাইনবার ঘিরে নিয়ে যাবে। রাসুল বলেন এই লোকটা আল্লাহর কাছে যাইতে চায় না, আল্লাহও তাকে আল্লাহর কাছে নিতে চায় না। এগুলো একদল মানুষের মরণ এইভাবে হয়। জান্নাতে তার জন্য যে বাড়ি বানাইছিলেন সেই বাড়ি তারে দেখাইয়া এই বাড়িটা তোমার নাম থেকে ডিলেট করে দেওয়া হইল জানাইয়া, যে জাহান্নাম সারা জীবনে খরিদ করলো ওই জাহান্নাম দেখাইয়া তার জান বাইর করা হয়। এই সময় সে তার জানটা বাইর হইতে চায় না, দেহের ভিতরে থাকতে চায়। ওই রাসুল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায় না, আল্লাহও তারে আল্লাহর সাক্ষাতে নিতে চান না। আজরাইল ফিরিস্তা জোর জবরদস্তি তার জান বাইর করিয়া নিয়ে উপরের দিকে যাইতে থাকবেন। প্রথম আসমানের নিচে থাকা অবস্থাতেই আল্লাহ বলবেন এইটা আমার পাপিষ্ঠ বান্দার জান, এটাকে আসমানের উপরে আনবে না, সাবধান। সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা স্থান আছে জাহান্নামের আজাব গজবে ভরা, তার জানকে সেখানে নিয়ে রাখো। বলুন সে যাইতে চাইছিল না তবু আজরাইল জান বাইর করিয়া নিয়ে গেছিল, আল্লাহর দরবারে যাইবার পারমিশন পাইল না ফিরাইয়া দেওয়া হইল। রসুল বলেন এই হইল একদল মানুষের মরণের অবস্থা। এরা কারা? যারা মরণের জন্য তৈরি হয়েছিল না, প্রস্তুতি গ্রহণ করেছিল না তারা। রাসূল বলেন আরেক দল মানুষের মরণ কালে যে ফিরিস্তা তার জান বাইর করতে আসবে, আসার পরে তাকে আগে জাহান্নাম দেখাবে, দেখাইয়া বলবে তুমি যদি দুনিয়ার জীবনে ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাতের খরিদ্দার না হইতে, জান্নাতের কাস্টমার যদি তুমি না হইতে, আজকে আমরা তোমাকে এই জাহান্নামে নিয়ে যেতাম। তুমি যেহেতু নিজের ঈমান আমল ঠিক রেখেছ এই জন্য আল্লাহ বলে দিয়েছেন এই জাহান্নাম থেকে তোমাকে রেহাই দেওয়া হইল। মরণের সময়ে জাহান্নাম থেকে রেহাই দেওয়া হইল তাকে জানাইয়া দেওয়া হয়। তারপরে তার জন্য জান্নাতে বাড়ি একটা আছে কিনা ওই বাড়ির সিনারি ফিরিস্তা দেখায়। বর্তমান দুনিয়ার টেলিভিশন আবিষ্কার করে আমাদেরকে এইসব কথা বোঝানো সহজ করে দিল। কোন দেশ থেকে কোন দেশে খেলোয়াড়েরা খেলে আপনারা ঘরের ভিতরে বসে টেলিভিশনে দেখতে পারেন কোন খেলোয়াড় কেমন খেলতেছে। আপনার ঘরের ভিতরে খেলে না হাজার হাজার মাইল দূরে খেলে, কিন্তু দেখতে পারেন ঘরে বসে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মরণকালে কোথায় আছে জান্নাত তা দেখাইয়া দিবেন, কোথায় আছে জাহান্নাম তা দেখাইয়া দিবেন। কথা বুঝেন কি না বলুন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, ঈমান আমল সংশোধন করে নিয়েছিল, এদের জান বের করার জন্য যখন আজরাইল ফিরিস্তা আসবেন আগে তাকে জাহান্নাম দেখাবেন, দেখাইয়া বলবেন তুমি যদি জান্নাতের কাস্টমার না হইতে আজকে তোমাকে আমরা জান বাইর করে এই জাহান্নামে নিয়ে যেতাম। তুমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করার কারণে, জান্নাতের কাস্টমার হওয়ার কারণে এই জাহান্নামটাকে তোমার নাম থেকে ডিলিট করে দেওয়া হলো। এরপরে তার জন্য জান্নাতে যে বাড়ি বরাদ্দ আছে এটা দেখাবেন, দেখাইয়া বলবেন আজকের থেকে তোমার দুনিয়ার সকল রকমের দুঃখ কষ্ট বিপদ আপদ টেনশন চিন্তা পেরেশানি সব চিরকালের জন্য বন্ধ হইল, আজকে তোমাকে আমরা ওই জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আসছি। আল্লাহর রাসূল বলেন ফিরিস্তার মুখে এই কথা শোনার পরে, জান্নাতের সিনারি দেখার পরে লোকটা নিজের বিবি বাচ্চার কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, সন্তানাদির কথা ভুলে যায়, ভাই বোনের কথা ভুলে যায়, দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে এই জান্নাতের দিকে চলে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। রসুল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহ তারে আল্লাহর সাক্ষাতে নিয়ে যেতে চান। এই কথাগুলি বুঝলে পরে এবার বলুন তো মরণের জন্য প্রস্তুত থাকলে কি হবে, না থাকলে কি হবে? মরণের জন্য প্রস্তুত না থাকলে জাহান্নাম দেখে দেখে মরতে হবে, জান্নাত আমার জান্নাত জান্নাত তার নাম থেকে ডিলিট করে দেওয়া হবে। আর মরণের জন্য প্রস্তুত থাকলে, ঈমান আমল ঠিক রাখলে মরণের সময় জাহান্নাম তার নাম থেকে ডিলিট করে দেওয়া হবে এবং জান্নাতের সুসংবাদ দিয়ে মরণ ঘটানো হবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার মধ্যে তিনটা লক্ষণ পাওয়া যাবে, তিনটা আলামত পাওয়া যাবে। এক নম্বর, অন্যায়ভাবে দুনিয়াটা উপভোগের চেষ্টা করবে না। দুই নম্বর, পরকালমুখী হবে, পরকালে উপকার পুরস্কার পাওয়া যায় যত কাজের দ্বারা, এই সমস্ত কাজ নিয়ে জীবনভর ব্যস্ত থাকবে। তিন নম্বর, মরণের ব্যাপারে মরণের ব্যাপারে উদাসীন হইয়া থাকবে না সদা সর্বদা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে? সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকবে। এই মুহূর্তে যদি আজরাইল আসে আমাকে নেওয়ার জন্য, তাহলে আমার সাথে কোনো গুনাহ আমার সাথে যাবে না, এইরকম রেডি থাকবে। যে কোনো মুহূর্তে যদি আজরাইল আমার জান্নাতে আসে, কোনো গুনাহ আমার সাথে যাবে না, এইরকম রেডি থাকে কোন লোকটা? যেই লোকটা সব রকমের গুনাহ তওবা করে ছেড়ে দিল আর কোনো গুনায় লিপ্ত হইল না, এই অবস্থায় যার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়, এই লোক তার গুনাহ তার সাথে যাবে না, এই লোকটা সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত। আমি যদি জানি আমি সুদের কারবারে লিপ্ত আছি, আমি ঘুষের কারবারে লিপ্ত আছি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মদ খাই, আমি গাঞ্জা খাই, আমি বেপর্দা চলি, আমার মা বোনদেরকে বেপর্দা চলতে দেই, আমি জিনা ব্যভিচার করি, আমি যত রকমের পাপাচার দুরাচার আছে সবগুলি করি, এই অবস্থায় আজরাইল যদি আমাকে নিতে আসে, প্রস্তুত পাবে মরণের জন্য, প্রস্তুত পাবে আমাকে না অপ্রস্তুত? আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, অপ্রস্তুত অবস্থায় মরণ হলে জান্নাতের দিকে যাবে না জাহান্নামের দিকে যাবে? প্রস্তুত অবস্থায় মরণ হলে মরণের সাথে সাথে জান্নাতের দিকে তার যাত্রা হবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে। এক নম্বর, সে দুনিয়ামুখী হবে না। দুই নম্বর, সে আখেরাতমুখী হবে। তিন নম্বর, মরণ ভুলে থাকবে না, মরণের জন্য প্রস্তুত থাকবে, মরণের জন্য প্রস্তুত থাকবে। এই প্রমাণ হয়ে গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। কথাগুলি বুঝে থাকলে এবার বলুন তো, আমরা একজনেরটা আরেকজনের টের না পাইলেও যার যারটা টের ভাই কিনা, যে আমি আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কি নাই, টের ভাই কিনা? অবশ্যই রাসুলের কথাগুলি বুঝে থাকলে প্রত্যেকে টের পাবেন যে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কিনা। যদি কেউ টের পেয়ে থাকেন যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, এটা যদি কেউ টের পেয়ে থাকেন, তার জন্য একটা সুসংবাদ আছে, আমি বলে দেবো এখন। যদি কেউ টের পেয়ে থাকেন যে আমার অন্তরে তো তাহলে হেদায়েতের নূর নাই, আমি তো নমাজ বন্দিগি নিয়ে ব্যস্ত না, আমি তো হারাম উপায়ে দুনিয়া কামাই করা নিয়ে ব্যস্ত, এলে অবশ্যই আপনার অন্তরে হেদায়েতের নূর নাই, আপনার জন্যও একটা সুসংবাদ আছে। দুঃসংবাদ আছে বলেছি না সুসংবাদ? আপনার জন্য একটা সুসংবাদ আছে। এখানে যে বসলেন, কোরআনের কথা নবীর কথাগুলি যে শুনলেন বুঝলেন, এখন যদি মনে মনে নিজের সাথে নিজে ওয়াদা করেন, আর জীবনে কোনোদিন হারাম উপায়ে দুনিয়া উপভোগ করবো না, আর জীবনে কোনোদিন মরণকে ভুলে থাকবো না, আর কোনোদিন এবাদত বন্দেগীতে উদাসীনতা করবো না, মনের সাথে মনে যদি প্রতিজ্ঞা করে উঠতে পারেন, এই মুহূর্তে আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দিয়া দেবেন। বুঝে থাকলে বলুন, হেদায়েতের নূর থেকে বঞ্চিত থাকার জন্য এখানে এসেছি না হেদায়েতের নূর নিয়ে যাওয়ার জন্য? হেদায়েতের নূর কারো ব্যাগের মধ্যে থাকে না, খুলে খুলে আপনাকে দিয়া দেবেন। হেদায়েতের নূর নিবেন কিনা নিবেন না আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এখন থেকে ইচ্ছা করুন আর কোনোদিন এবাদতে অবহেলা করব না, এখন থেকে ইচ্ছা করুন আর কোনোদিন হারাম পথে চলব না, এখন থেকে ইচ্ছা করুন আর কোনোদিন মরণকে ভুলে যাব না, এক্ষণই আল্লাহ হেদায়েতের নূর আল্লাহ আপনার অন্তরে দান করে দিবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেদায়েতের নূর দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের দোয়া হাম করে দোয়া ভাই। আলহামদুলিল্লাহ।